এজন্য নেক বান্দার আলামত হলো তার সময়টা ভালো কাজে কাটা। নেক বান্দার কিছু লক্ষণ আলামত আছে, সময়, সম্পদ, মেধা, সবগুলো ভালো কাজে কাটতেছে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা এই বান্দার ভালো চাচ্ছে, কল্যাণ চাচ্ছে। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যে ব্যক্তির ভালো চান, মঙ্গল চান, কল্যাণ চান, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোন না কোন দিক থেকে ভালোবেসে মহব্বত করে কিছু সময় তার ঘরে বসে কাটাবার তৌফিক দিয়েছেন। গোনামুক্ত তো কাটবে সেটা তো নিশ্চিত, এই সময় তো কোনো গোনা হচ্ছে, বাহিরের পরিবেশে থাকলে, বাসায় থাকলেও এখন গোনা। আপনি টেলিভিশন দেখবেন না, কিন্তু আবার বিবি যে ডিশ লাইন অন করে রাখছে সেটা বন্ধ করবেন কিভাবে? আপনি দেখতেছেন না, কিন্তু আপনার ছেলে মেয়ে যে গোনাহের কাজ করতেছে সেটা আপনি কিভাবে করবেন? বাসা থেকে যে মসজিদে যাবেন সেটা, আপনার ঘরে মসজিদ থেকে যে বাসায় যাবেন সেক্ষেত্রেও আপনার গোনা হওয়ার আশঙ্কা আছে। এই জন্য যদি কোনো সময় ইবাদতের মাধ্যমে কাটে অথবা গোনামুক্ত অবস্থায় কাটে তাহলে সেটা একটা নিয়ামত, আমল নামায় সঞ্চয় হচ্ছে, সংযোগ হলো, বৃদ্ধি হলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দেওয়ার কারণে সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 55 নম্বর আয়াত, ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আনহু, যে তাদের মধ্য থেকে কেউ কেউ আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছিল, আবার কেউ কেউ ঈমান আনা থেকে বিরত ছিল। যারা ঈমান আনা থেকে বিরত ছিল এদের শাস্তির জন্য জাহান্নামী যথেষ্ট। আলোচনা আগের থেকে চলতেছে যে ইহুদি সম্প্রদায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পেয়ে দাওয়াত দিতে লাগলেন, তখন ইহুদিরা বিভিন্নভাবে অপপ্রচার, অপচেষ্টা, ক্ষতি বিভিন্নভাবে চেষ্টা করতেছিল। তাদের সে সমস্ত ক্ষতির আলোচনা আগের আয়াতগুলোতে দিয়েছি, সেই আলোচনা সূত্র ধরেই এই আয়াত 55 নম্বর আয়াতে বলছেন যে তাদের মধ্য থেকে তো কেউ কেউ ঈমান এনে নিয়েছিল, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনছিল, আর যারা ঈমান আনি নাই, ঈমান আনা থেকে বিরত ছিল, এদের জন্য জাহান্নামের শাস্তি যথেষ্ট, আর অতিরিক্ত কিছু লাগবে না। অনেক সময় আমরা বলি তোর জন্য অমুক শাস্তি যথেষ্ট, আর কিছু লাগবে না, মানে এটা এত বড় যে তোর এটাই তোর জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। আল্লাহ তাআলা এটাকে এমন সুন্দরভাবে উপস্থাপন, অকাফা, যথেষ্ট হবে, বি জাহান্নামা, জাহান্নাম, সাইরা, আযাবের জন্য, কষ্টের জন্য। এ কথা আল্লাহ তাআলা বলতে পারতেন যে তারা জাহান্নামে যাবে, ফিন্নারি খালিদিনা ফিহা আবাদা, বিভিন্ন ভাবে যে আল্লাহ তাআলা বলে, কিন্তু এভাবে না, অগ্নি, আগুন, সাইরা অনেক অর্থ, কিন্তু সংক্ষিপ্ত হলো যে জাহান্নাম এদের শাস্তির জন্য যথেষ্ট। এদের মধ্য থেকে যারা ঈমান আনছিল এদেরকে এই বেঈমানরা, যারা আল্লাহ রসুলের প্রতি আহলে কিতাব ইহুদি সম্প্রদায়ের মধ্যে থেকে যারা ঈমান আনি নাই, এরাও শেষ পর্যন্ত ঈমানদার, যারা এদের মধ্য থেকে ঈমানদার হয়েছিল এদের চরম শত্রু হয়ে দাঁড়িয়েছিল। অনেক সাহাবীর নাম ইতিহাসে আছে যে তারা ইহুদি ছিল, আসমানি কিতাবের আলেম ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবি, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবি, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গফার থেকে আসছে বিশিষ্ট সাহাবি, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবি, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবি, মুনকিজ ইবনে হাইয়ান, মুনজির ইবনে আয়েস, এমন এমন কিছু সাহাবীর নাম আছে যে সমস্ত সাহাবায়ে কিরাম এরা ইসলাম গ্রহণ করার আগে ইহুদিদের ভিতরে বড় আলেম ছিল এবং সম্মানের স্থানে ছিল। আব্দুল্লাহ ইবনে সালামের কথা বললাম প্রথমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে তো অবস্থান করেছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ ছিল যে উটনির উপর যাচ্ছিলেন সে উটনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যে শেষ পর্যন্ত বসে গেলেন, সাহাবা একরাম আনসারী সাহাবা একরাম তারা চাচ্ছিলেন আরো সামনে নিবেন, সবাইকে চাচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে ছেড়ে দাও, ফা ইন্নাহা মামুরাতুন, সে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। তার থামতে হবে কোথায় সেটা আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছে, সে যে জায়গায় থেমেছে এ জায়গায় আমার গন্তব্য। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেন। সেই বাড়িটা আবার কি বাড়ি, অনেক আগে একবার শুনিয়েছিলাম, তুব্বে আউয়াল হিমিয়ারি, 1000 বছর আগে যে বাড়িটি নির্মাণ করে গেছিল সেটা তো ভিন্ন প্রসঙ্গ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতে অবস্থান করতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত মদিনার মানুষ, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িও মদিনায়। হজ করতে গেলে দেখবেন মসজিদে নববী থেকে মসজিদ থেকে সোজা দক্ষিণ দিক, সোজা দক্ষিণ দিক হলো কিবলা। আমরা এখানে যে থেকে বসে আছি এই দক্ষিণ দিকটা যদি আমরা ধরি তো এটা হলো কিবলা। দক্ষিণ দিক থেকে আপনি গেট দিয়ে বের হলেন, বের হওয়ার পর ফ্লাইওভার দিয়ে নিচ দিয়ে যাওয়ার পর সোজা রাস্তা গেছে একই রাস্তা, সেটা হলো মসজিদের কোবা। মসজিদ ওরা বলে গোবা, গোবা তাদের ভাষা হলো গোবা, মূল হলো মসজিদের কোবা। মসজিদের কোবায় যাওয়ার পথে বেশ দূর যাওয়ার পরে মসজিদের কোবার একটু আগে হাতের বাম পাশে একটা স্কুল আছে, স্কুলটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার নামে সরকারি স্কুল বানিয়ে সেটা একটা জনসেবামূলক কাজে সেটা লাগিয়ে দিয়েছে। এই বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, তাওরাতের আলেম এবং তখনকার যুগে মদিনার সবচেয়ে বড় তাওরাত সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি। আসলেন আল্লাহ রাসূলের আগমনের সংবাদ শুনে যাচাই করার জন্য যে তাওরাতে যে নবীর কথা শুনেছি ইনি কি সত্যিকার এই নবী না অন্য কোন ব্যক্তি নাকি দোকাবাজ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন, আসার পরে সালাম মুসাফা হওয়ার পরে কয়েকটা কথা জিজ্ঞেস করছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলো অল্প কথায় মিষ্টি ভাষায় খুব সংক্ষেপে উত্তর দিয়ে ওনাকে সন্তুষ্ট করেছেন। সন্তুষ্ট করার পর ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাতে ইসলাম গ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করা হয়েছিল যে কিভাবে একবারে দেখে ইসলাম গ্রহণ করে ফেললেন, প্রশ্ন তো হতে পারে যে কিভাবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের বড় আলেম, উনি বলতেন যে আমি চেহারা দেখার সাথে সাথে বুঝতে পেরেছি এই চেহারা ধোকাবাদ চেহারা না, মিথ্যাবাদ মিথ্যাবাদীর চেহারা না, সত্যবাদীর চেহারা, এই চেহারাই আমাকে সাক্ষী দিয়েছে। মানুষের ঈমানের একটা চেহারায় নূর থাকে, জ্যোতি থাকে, এটা চেহারা কালো হলেও থাকে, ভাঙা হলেও থাকে, যে কোনো অবস্থায় থাকে। আর বেঈমানের চেহারা একটা ফ্যাকাশে ভাব থাকে, এর মধ্যে ঈমানের নূর থাকে না। শেখ জাকারিয়া রহমতুল্লাহ এই ফাজাইলে আমলের লেখক, ছাত্র মানুষ এমন ছাত্র জীবনে মাগরিবের পরে আওয়াবিনের নামাজে অনেক সময় কাটাতেন, নামাজে আল্লাহর কালাম কোরআনে কারীম তেলাওয়াত করতেন। ওস্তাদ মারছেন ওদের একবার যে তুমি ছাত্র জীবনে এত নফল আমল কেন করো, তোমার আগে এলেম ছিল। এই হলো এই ধরনের ছাত্র। ওনার মূল বিশ্বাস যিনি তিনি আসতেছেন স্টেশনে আগাই দেওয়ার জন্য, স্টেশনে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, স্বাগত দেওয়ার জন্য সবাই কাঁদছে। আর ওনার আব্বার পক্ষ থেকে নিয়ম ছিল যে ওনার পকেটে কোনো টাকা পয়সা দিতেন না। ওনার আব্বার নাম ছিল ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বড় ভাই। আর শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি হলেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ভাতিজা এবং জামাইও। তার ছাত্র জীবন ওনার জামার পকেটে বা ওনার কাছে কোনো টাকা থাকতো না, তা সবাই যাচ্ছে উনিও গেছে। এখন ট্রেন স্টেশনে ঢোকার জন্য প্ল্যাটফর্ম থেকে টিকিট নিতে হয়, প্ল্যাটফর্মের আলাদা একটা চার্জ। যেমন আমরা বিভিন্ন জায়গায় বিমানবন্দরে ঢোকার জন্য বিদেশ থেকে আসতেছে দিতে যাচ্ছি, 300 টাকাতে ঢুকে একটু শুধু দেখতে হয় আর কিছু না, একটা নিয়ম। সবাই নিচ্ছে টিকিট, উনিও দাঁড়াইছে। দানোভার টিকিট বলছে দাদাজি আমাকে একটা টিকিট বাকিতে দেন, টিকিট দিয়ে দিচ্ছে দাদাজি, হিন্দু ছিলেন ভদ্রলোক। ভিতরে যে ওনার হুজুর নামছেন, নামার পরে সবাই হুজুরকে বিদায় দিয়ে এখন বের হবেন। এখন উনি ওনার আব্বার মাদ্রাসার শিক্ষা সচিব ছিলেন আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহ আলাই, ওনাকে বলতেছেন হুজুর আমাকে একটু চারানা পয়সা ধার দেন। তো কেন? তা আমি স্টেশনের টিকিট বাকিতে আনছি, ওনাকে আমি দিয়ে দেব। এখন আব্দুল লতিফ সাহেব উনি সন্দেহ করতেছে যে স্টেশনের টিকিট, ট্রেন স্টেশনের টিকিট তো কোনোদিন কাউকে বাকিতে দেওয়ার কথা শুনি না, এটা আবার কেমন কথা? উনি ওনাকে হয় সন্দেহ করে যাই করে কোনো টাকা না দিয়ে ওনাকে হাত ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে স্টেশন মাস্টারের কাছে যে বলতেছে দাদাজি আপনি কি এনাকে একে একটা টিকিট বাকিতে দিচ্ছেন? তা হ্যাঁ। তা স্টেশনের টিকিট তো বাকিতে দেওয়ার নিয়ম না, দেয় না সাধারণত, কেন দিলেন বা কি কারণ? তখন হিন্দু ভদ্রলোক বলতেছিল যে ঠিক আছে বাকিতে দিই না, কিন্তু তার চেহারা দেখে বলতেছে সে মিথ্যাবাদী না, তার চেহারা দেখে বলতেছে সে সত্যিকারের টিকিট নিতে আসবে, সে টিকিটের মূল্য আমাকে শোধ করে দিবে এক সময়। দেখবেন বিভিন্ন সময় মানুষ টাকা চায়, টাকা চায়, চেহারায় বলে অবয়বে বলে সে মিথ্যাবাদী, কিন্তু আপনার কাছে কোনো দলিল নাই, আপনার মনেতে বলতেছে এটা সে মিথ্যু, কিন্তু তার দাবি কথাই খুব অগ্রবর্তী, খুব দাবিদার, কিন্তু চেহারা বলতেছে মিথ্যু। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একবার শুনলে 40 বছর পর্যন্ত মনে থাকতো। বুখারী শরীফের টিকা লেগে গেছে, অনেক হাদিসের কিতাবের ব্যাখ্যা করে তুলে গেছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি সফরে যাবেন, ট্রেন স্টেশনে দাঁড়াইছেন, সন্ধ্যার সময় এক হিন্দু লোক, ভারতের এক হিন্দু ভদ্রলোক হারিকেন হাতে নিয়ে যাচ্ছে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ মাগরিবের নামাজের পরে হালকা হালকা অন্ধকার এমন সময় স্টেশনে দাঁড়ায় আছে হিন্দু ভদ্রলোক। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির সামনে যে হারিকেন দিয়ে চেহারা দেখছে জুলুসা করে, দেখে হারিকেন হাতে দিয়ে বলে যে হুজুর আপনি আমাকে কালেমা পড়াই দেন, আমি মুসলমান হব। পরে হিন্দু ভদ্রলোককে জিজ্ঞেস করছে সবাই তুমি কি এনাকে চেনো? না, চিনি না। তাই এনার চেহারা বলতেছে ইনি নেককার বান্দা, পরেজগার বান্দা, ইনি ধোকাবাজ না, এই জন্য ইনি যে ধর্ম গ্রহণ করছে সেটা সত্য ধর্ম হবে, এই জন্য আমি না ধর্ম গ্রহণ করেছি। এটা কিছু অবস্থা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উনি বলতেন, বলতে আমি চেহারা দেখছি এটা সত্যবাদীর চেহারা এবং এটা সত্য নবীর চেহারা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ রাসূল, ইহুদিরা যে কত দ্রুত জাতি, কত ধোকাবাজ জাতি, একটু পরীক্ষা করেন। তা কি? আপনি ওদেরকে ডেকে দাওয়াত দেন, দাওয়াত দেওয়ার পরে আমার কথা জিজ্ঞেস করবেন কি বলে ওরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের এক পাশে রেখে, আড়াল করে রেখে ইহুদি যারা ছিল ওদেরকে দাওয়াত এনে দাওয়াত দিচ্ছে। দাওয়াত দিয়ে দিয়ে বলতেছেন তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? তবে খুব ভালো মানুষ, তার আব্বাও ভালো ছিল, সেও খুব ভালো মানুষ, সেও খুব ভালো মানুষ, সে সত্যবাদী। হ্যাঁ, সে সত্যবাদী কেন? তাওরাতের বড় আলেম, আমাদের পণ্ডিত, সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে তোমরা কি মনে করো? সবাই এক বাক্যে বলে যে না, তার মতো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না। এ কথা বলার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি সামনে এসে সবাইকে শোনায় বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে ইহুদিদের আবার চেহারা পাল্টে গেছে, এখন বলে এর ধোকাবাজ, এর পাপও ধোকাবাজ ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নামে আমি বললাম যে ইহুদিরা কত দ্রুত, কত ধোকাবাজ, স্পষ্ট প্রমাণ হলো এই যে ইহুদিদের কথা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনিয়েছি, ইতিহাসে পাওয়া যায়। আবু যর গফারি রাদিয়াল্লাহু বাড়ি ছিল গফার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর দাওয়াত দেওয়া অবস্থায় মক্কার জীবনের ঘটনা। তখন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে পাঠিয়ে দিয়েছে ভাইকে, ভাই আসার পরে ভাইয়ের সংবাদে উনি সন্তুষ্ট হইতে পারেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাচাই করার জন্য উনি নিজে চলে আসছেন। কিন্তু আসছেন যে রেফার থেকে ভিন্ন দেশে যে আসছেন, ভিন্ন শহরে আসছেন, এই শহরে কোনো পরিচিত লোক নাই, কোথায় থাকবে সেটাও ঠিক নাই। সারাটা দিন গেছে, লোকও চেনেন না যে কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা কাছে জিজ্ঞেস করবেন আর মায়ের খাবেন এই ভয়তে কাউকে জিজ্ঞেস করেন নাই, সারাদিন ধরে ঘুরছেন মক্কার আশেপাশে কাবার ভিতরে বিভিন্ন জায়গায় হেঁটে বেড়াচ্ছেন। সন্ধ্যা হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাবেন। তখনকার যুগে নিয়ম ছিল এভাবে, এখন বিভিন্ন এলাকায় এখনো রাখে, জায়গির রাখে, দেখবেন জায়গির অধিকাংশ এলাকায় এখনো আছে, একটু মোটামুটি খাইতে পারলে একজন লোক রাখবে জায়গির। আর শহরে হয়েছে হোটেল, এই সুন্নাত তো বিলুপ্ত হয়ে গেছে, আর হোটেল কোনো কিছু হলেই হোটেলে পাঠান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতেছে, আপনি তো বিন্দিসি মনে হয়, আপনাকে তো দেখি না, আপনি রাতে থাকবেন কোথায়, চলেন আমার সাথে। নিয়ে যে রাতে থাকতেছেন, কোনো কথা জিজ্ঞাসা করেন নাই, কি উদ্দেশ্যে এটাও কিছু বলেন নাই, সকালবেলা নিয়ে আসেন। আচ্ছা উনি ওনার কাজ করতেছে। দ্বিতীয় দিন একই রকম অবস্থা, একই রকম অবস্থা হলে তখন আজকে আবার যখন ডেকে নিয়েছেন, ডেকে নেওয়ার পর আজকে খানা দেওয়ার পরে জিজ্ঞেস করেন, আপনি কি উদ্দেশ্যে আসেন, আসছেন কোন জায়গা থেকে ইত্যাদি জিজ্ঞেস করে। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আসছি একটা উদ্দেশ্যে, গোপনীয় কথা আপনাকে বলতে পারি যদি আপনি আমাকে নিরাপত্তা দান করেন, যে আপনি কাউকে বলবেন না এবং আমার জানের নিরাপত্তা হবে। তখন যে হ্যাঁ বলেন, আমি আসছি রেফার থেকে, আমার ভাইকে আগে পাঠাইছিলাম, আমার ভাই যাচাই করে গেছে, আমার ভাইয়ের সংবাদে আমি সন্তুষ্ট হতে পারি না, এই জন্য আমি নিজে আসছি যে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবং তাকে দেখবো, তার ধর্ম গ্রহণ করা যায় কিনা এটা যাচাই করবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে আশ্বাস দিলেন, হ্যাঁ আপনি ঠিক ঠিক ব্যক্তির কাছে, উপযুক্ত ব্যক্তির কাছে আসছেন, ইনশাল্লাহ আপনার জানের কোনো রিস্ক হবে না, ঝুঁকি হবে না, সকালবেলা আপনি আমার সাথে যাবেন, তবে একটু বাহানা দিয়ে যেতে হবে, আপনি যদি আমার সাথে সাথে যান তখন কাফের মুশরিকরা দেখে ভাববে যে আমি মনে হয় আপনাকে দাওয়াত দিয়ে এনে ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছি, সুতরাং আপনি আমার থেকে একটু দূরে দূরে হেঁটে হেঁটে যাবেন, যদি আমি কখনো বুঝতে পারি যে কাফেররা আমাকে লক্ষ্য করেছে তখন আমি বাথরুমের বাহানা দিয়ে বা পেশাবের বাহানা দিয়ে এক জায়গায় বসে পড়বো, আপনি হাঁটতে থাকবেন, আপনার সাথে আমার মিল আছে এটা বুঝতে দিবেন না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র কয়েকটা কথা, ওই আব্দুল্লাহ ইবনে সালামের মতো কয়েকটা কথা জিজ্ঞেস করার পরে সাথে সাথে আল্লাহ রাসূলের ওই একই মজলিসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূল বলছিলেন, আবু যর তুমি তোমার ইসলামটাকে কিছুদিনের জন্য গোপন রাখো, তুমি এটা প্রকাশ করো না, এখনো তো ইসলামের এত শক্তি হই নাই, এখন তুমি প্রকাশ করলে কাফের মুশরিকরা তোমার উপর অত্যাচার করবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আগে থেকেও জজ্বা ছিল, বলেন আল্লাহ রাসূল না, বাইতুল্লাহ এসে কাবা শরীফের পাশে এসে চিৎকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শুরু করেছে। কাফের মুশরিকরা এমন ভাবে নির্যাতন শুরু করেছে মানে মেরে ফেলবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঠেকাইছে যে তোমরা কাকে মারতেছো, সে কিন্তু রেফার গোত্রের লোক, তোমরা যে এলাকা থেকে খেজুর কিনে আনো, তোমাদের খাদ্য শস্য আছে ওই এলাকার গোত্রের লোক, যদি সে জায়গা মারা যায় তাহলে তোমাদের খাদ্য আসা বন্ধ হয়ে যাবে। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যাচাই করার জন্য আসলেন মক্কা। আসার পরে মক্কার কাফেররা বলে যে আপনি তো আসছেন এলা এই এলাকায় নতুন মানুষ, তবে আপনাকে একটা বিষয় সতর্ক করব। কি বিষয়? আমাদের এলাকায় একজন বড় জাদুকর আত্মপ্রকাশ ঘটেছে, এত বড় জাদুকর যে তার কাছে যে যায় সে তার জাদু থেকে বাঁচতে পারে না, তার জাদুর কুক্রিয়ায় বা জাদুর ক্রিয়ায় স্বামী স্ত্রীর মাঝে, ভাই ভাইয়ের মাঝে, আপনজনের মাঝে বিচ্ছেদ ঘটে যাচ্ছে, সেই একমাত্র এমন একজন জাদুকর। এইভাবে যখন আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইছেন, শুনছেন মাগরিবের আগ মুহূর্ত, মাগরিবের আগ মুহূর্ত কাবা শরীফের চত্বরে পাশ দিয়ে উনি আসেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তেছে, নামাজের মধ্যে কয়েকটা আয়াত ওনার কানে ভেসে আসছে, ভেসে আসার পরে উনি শুনছেন দাঁড়া, এখনো ইসলাম গ্রহণ করেন নাই, নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাচাই করার জন্য দেখি না, তারা তো এত দোষ বললো জাদুকার ইত্যাদি অনেক কিছুই, দেখি না একটু কি বলে, বিবেক থাকলে তো মানুষের বিবেক দিয়েছে আল্লাহ তাআলা যাচাই করার জন্য, একটাকে শুনবো আর একটাকে শুনবোই না, ফেলে দিলাম, ওরা ভুল বলতেছে ওরা ইত্যাদি ইত্যাদি, এটা হকের পরিচয় না। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাওয়ার পর আল্লাহ রাসূল কিছু আয়াত তেলাওয়াত করে ওনাকে শোনালেন, আয়াতগুলো শুনি উনি ওই মজলিসের সাথে সাথে ইসলাম গ্রহণ করছেন। ফামিনহুম মান আমানা বিহি, উদাহরণ আদ্দাস নামে একজন ইসলাম গোলাম আদ্দাস, সাইবা নামে যে কাফের ছিল মুশরিক, তার বাসায় কাজ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই এলাকার একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করার জন্য সাইবা আদ্দাসকে দ্বারা কিছু কি পাঠাইতেছেন, খেজুর পাঠাইতেছেন একটা পাত্রে। আদ্দাস যখন সামনে দিয়েছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো নেওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিয়েছেন। আদ্দাস বলে যে এটা কি পড়লে, আমার তো সবাই খায়, আশপাশে সবাই খায়, কেউ তো এমন কিছু বলে না, রহমান রহিমের নাম বলে না, আপনি এটা কি বললেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ব্যাখ্যা দিয়ে বললেন যে না, আমাদের ধর্মে এটা আল্লাহর নাম নিয়ে খেতে সব কিছু বোঝালেন। বোঝানোর পর জিজ্ঞেস করেন তুমি কোন জায়গাতে আস, সে বলল নিনুই নাম এলাকার নাম, নিনুই ইউনুস আলাইহি সালাতু ওয়াসালাম যে এলাকায় আবির্ভাব করছে সেই সময়। আদ্দাস বলল আমার মূলত বাড়ি হলো নিনুই, আমি ওই জায়গার থেকে গোলাম হয়ে মক্কায় আসছি, মক্কায় এখন অমুকের আমি গোলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই জায়গা তো আমাদের এক ভাই, আমাদের একজন নবী ছিলেন ইউনুস আলাইহি সালাতু ওয়াসালাম, তুমি তো ইউনুস আলাইহি সালাতু ওয়াসালামের এলাকার মানুষ। আদ্দাস বলে আপনি কিভাবে জানেন যে আমাদের নবীর নাম ইউনুস? ওই এলাকা না, উনিও তো একজন নবী, আমিও একজন নবী, নবী নবীর ভাই, একে অপরের ভাই, এজন্য আমি আসমানি কিতাব থেকে ওনার কথা জেনেছি। আদ্দাস বলেন যে সামান্য সময়ে কয়েকটা কথাতে আমার দিলে এমন ভাবে আঘাত করেছে, আমার মনি বাসার আগেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। আমার মনি বেশে বলে যে আদ্দাস তুমিও ওনার জাদুতে পড়েছ, তুমিও ওনার জাদুতে পড়েছ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে শুনাইছি, বায়েস ইলাল হক বলা হয়, ওনার আব্বার ছিল দোকান, কাপড়ের দোকান। আব্বার দোকানে আসা যাওয়া করতো, খাবার নিয়ে যাইতে আসতো। খাবার নিয়ে আসা যাওয়ার পথে যে বিভিন্ন উপাসনার গ্রহ ছিল, আসমানি কিতাব যে জায়গায় অধ্যয়ন করা হতো সে জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখ, অনেক সময় দেখবেন ছেলে মূলত মাদ্রাসায় পড়ে না, কিন্তু মাদ্রাসার হুজুরদের সাথে ছাত্রদের সাথে উঠা বসা করতে করতে সে এখন মাদ্রাসায় পড়তেছে। এইভাবে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানি কিতাব তাওরাত সম্পর্কে ওনার জানতে আগ্রহী হল, আগ্রহী হলেন উনি। আগ্রহ হওয়ার পর ওনার আব্বা থেকে অনুমতি চাইলেন, আব্বা অনুমতি দিলেন না। আব্বার এতেকালের পর উনি সবকিছু ছেড়ে দিয়ে নিজে গোলাম হয়ে বের হলেন, গোলাম হয়ে বের হলেন। উনি এর আগে তাওরাত থেকে যতটুকু পড়েছিলেন যে শেষ নবী আসবেন এমন এলাকায় যে এলাকায় খুব বেশি খেজুর গাছ হবে, ইয়াসরিব নাম হবে, শেষ নবীর আলামত হবে, তিনি কি খাবেন না, সবকা খাবেন না, হাদিয়া গ্রহণ করবেন ও এবং শেষ নবীর পিঠের উপরে একটা চিহ্ন থাকবে যাকে মহরে নবুয়াত বলা হয়, মহরে নবুয়াত, খাতামুন নবুয়াত, নবুয়াতের চিহ্ন ইত্যাদি অনেক আলামত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আসমানি কিতাব থেকে জেনেছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা গোলাম হয়ে বিক্রি হইতেন। আরবিতে একটা কিতাব আছে বাইস ইলাল হক, সত্যের সন্ধান নাম কিতাবটা বাংলা অনুবাদ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বিক্রি হন, বাজারে যায় আগে জিজ্ঞেস করেন কি কাজ করিবেন, যারা বলে যে আমাদের বাড়ির কাজ হলো খেজুর গাছ, খেজুর চর্চা, এদের কাছে উনি বিক্রি হতে চান। এভাবে বিক্রি হতে হতে শেষকালে উনি ইয়াসরিব মদিনায় বিক্রি হলেন। মদিনায় বিক্রি হওয়ার পর একদিন উনি ওনার মনিবের উপস্থিতিতে পাকা খেজুর পড়ার জন্য উপরে উঠছে, খেজুর পড়তেছে, ইতিমধ্যে ওনার মনিব আর একজনের সাথে গল্প করতেছে যে শুনছো নাকি অমুক এলাকায় নাকি একজন ব্যক্তি আবির্ভাব ঘটছে, সে নবী হিসাবে দাবি করে, সে নাকি সত্য নবী, ইত্যাদি আলোচনা করতেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি উপরে গোলাম হয়ে আমি এগুলো কথা শুনতেছি, আমি তো গোলাম, কিন্তু নিচে এসে আমি আমার মরিবের কাছে সাহস করে জিজ্ঞেস করলাম। মরিব একটা থাপ্পড় দিয়ে বললেন গোলামের বেটা গোলাম, তোর এগুলো জানার কি দরকার? উত্তর পাইলাম না, তবে আমি আশপাশে মানুষের থেকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে সত্যিকারে সন্ধান পাইলাম যে অমুক জায়গায় উনি থাকেন। আমি একদিন কিছু খেজুর নিয়ে, হাদিস আছে ঘটনাটা, আমি কিছু খেজুর নিয়ে এসে সালাম দিয়ে বললাম হাদিহি সাদাকাতুল্লাহ, এটা আপনার জন্য সদকা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন তোমরা খাও এটা। উনি সদকার খেজুর খেলেন না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একটা আলামত পাইলাম। আর একদিন বেশ কিছুদিন পরে আজকে কিছু নিয়ে আসতে খেজুর এনে বলে হাদিহি হাদিয়াতুন লাক, এটা আপনার জন্য হাদিয়া। হাদিসে শব্দ আছে ফা আকালাহু ওয়া আমারা লি আসহাবি ফাকুলু, আল্লাহ রাসূল নিজে খাইলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন তোমরাও খাও, আল্লাহ রাসূল খাইলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তাওরাত থেকে পড়েছিলাম শেষ নবী নিজে হাদিয়া খাবেন। হাদিয়া আবার অর্থ বুঝতে হবে, আমাদের দেশের হাদিয়া, আমাদের দেশের হাদিয়া এটা হাদিয়া না, এটা বিনিময়। আমরা তো পুলিশকে বকশিস দিই, বকশিস দিই না, এটা বকশিস না, এটা এটা বলা চাঁদা, এটা এক প্রকার চাঁদা হতি। আমাদের দেশে হাদিয়া হয় বাপ মরে গেছে, বিভিন্ন আপনি এমন হাদিয়া দেবেন, হাদিয়া তো মহব্বতের পরিচয়, কোনো বিনিময় ছাড়া। হাদিয়ায় বলা হয় ওই জিনিসটাকে কোনো বিনিময় ছাড়া, আপনি আমার থেকে দোয়া নিলেন, আমি আপনার জন্য দোয়া করে দিলাম, আপনি আমাকে টাকা দিচ্ছেন, এটা তো হাদিয়া না, এটা বিনিময়। সত্যিকারে হাদিয়া বলা হয় মহব্বতের পরিচয়, যেমন যে কেউ ব্যক্তিকে হইতে পারে। কিন্তু আমাদের দেশে যেগুলো হয় এগুলো বিনিময়, নাম দিছে আমরা হাদিয়া, নাম দিছে আমরা বকশিস, বকশিস ছাড়া বেরোতে দেয় না। এটা এমন কি হলো যে বকশিস ছাড়া তাহলে তুমি কি করতো, সম্পূর্ণ চাঁদাবাজি করতে। হাদিয়া বলা হয় ওই জিনিসটাকে, অপর দিক থেকে কোনো বিনিময় থাকবে না, এমনকি দোয়াও আমাকে সে মহব্বত করবে, আমাকে সে ইজ্জত করবে, এটাও কোনো বিনিময় থাকবে না। দারুল উলুম দেওবান মাদ্রাসা একজন বড় মহাদ্দেস ছিলেন, ইন্তেকাল করছেন, এক পাঠান হাদিয়া নিয়ে গেছে এক ডিব্বা ঘি, মসির ঘি, মসজিদের ঘি নিয়ে গেছে। ওস্তাদ তো ছাত্র শ্রেণে, ওস্তাদ যারা হয় এক দুই বছর পর এদের একটা বিচক্ষণতা থাকে, কোন ছাত্র কোন মেধাবের এটা ওস্তাদরা বুঝতে পারে, কিন্তু এটা এমন বিষয় যেটা ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না। ওস্তাদ ঘি ডিব্বাটা উপরে ছিঁড়ে দিয়েছে। বেশ কিছুদিন পর ওই ছাত্রকে দারুল উলুম দেওবন্দ থেকে একটা অপরাধের কারণে বহিষ্কারের অপরাধ এলান হয়ে গেছে, মাদ্রাসা থেকে বহিষ্কৃত। তবে যদি শিক্ষকরা বিশেষভাবে সুপারিশ করে ওই শিক্ষকের দায়িত্বে জিম্মাদারিতে ছাত্র থাকতে পারবে, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে ওই শিক্ষকের দায়িত্ব নিতে হবে। এখন ওই পাঠান দরখাস্ত নিয়ে ওই কিয়ালা হুজুরের কাছে আসতে প্রথম, যে হুজুরের কাছে কি দিয়েছিল, যখন হুজুরের সামনে দরখাস্ত দিয়েছে হুজুর দেখছে, দরখাস্ত দেখার পর হুজুর দেওয়া আছেন, দেওয়ার পরে ঘির ডিব্বাটা নামায় ওই দরখাস্তের উপর দিয়ে গেছে, বাবা নিয়ে যাও তুমি, তোমার কি, তুমি যে আমার আগে হাতিয়ে দিয়েছিলে, হাতিয়ে তোমার মতলব ভালো ছিল না, মতলব ছিল তুমি আমার দ্বারা কোনো অসৎ উদ্দেশ্য অর্জন করবে, আর সেটা তুমি আজকে অর্জন করতে আসছো, আমি এটা তোমার এই হাতিয়ার মধ্যে এখলাস ছিলেন এটা বুঝে আমি এটা তোমার রাখছি, এই তোমার উদ্দেশ্য আমার দ্বারা অর্জন করতে পারবো না, তুমি তোমার হাতিয়া নিয়ে ফিরে যাও। এগুলো হাতিয়া না, এগুলো হচ্ছে মানুষকে হাতানোর জন্য, আমার দিকে আমার বিনিময় অর্জন করার জন্য, আমার স্বার্থ উদ্ধারের জন্য দেওয়া হয়। হাতিয়া হলো মহব্বতের পরিচয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার হাদিয়া আল্লাহ রাসূল খেয়েছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তৃতীয় আলামত খাইলাম, অনেক আলামত, তৃতীয় নম্বর আলামত আল্লাহ রাসূলের পিঠে মহরের নবুয়ত হবে, উপরে আঁচিলের মতো, পিঠের উপরে হাদিসে আছে, হাদিসে বিস্তারিত বর্ণনা আছে, আঁচিলের মতো একটা, তার উপরে কয়েকটা লোমও হতো, মহরের নবুয়ত আসমানি কিতাবে আছে ঘটনা যে আল্লাহ রাসূলের মহরের নবুয়ত হবে। এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাইলে তিনি নিজে সরাইছে ঘটনাটা, এক সাহাবি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আল্লাহ রাসূল বিভিন্ন সময় বলতেন যদি তোমরা তো আমার কাছে কোনো জিনিস পাও তাহলে আমার থেকে নিয়ে নাও, জীবদ্দশে নিয়ে নাও, আমি মারা যাওয়ার পর আর দাবি করে না, এটা সবচেয়ে উত্তম জিনিস, আমার কাছে তুমি পাও এখন হয় নিয়ে নাও, নাহলে মাফ করে দাও, আখেরাতের জন্য বাকি রাখি না। তখন ওই সাহাবি বলে আল্লাহ রাসূল আপনার কাছে আমার পাওনা আছে, আপনি আমাকে একদিন আঘাত করেছিলেন। আল্লাহ রাসূল হ্যাঁ আঘাত করো, অন্যান্য সাহাবায়ে কিরাম রেগে উত্তেজিত হয়েছি, আল্লাহ রাসূল আল্লাহ রাসূল ঠিক আছে, আমার যখন পিঠে যখন আপনি আঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো কিছু ছিল না, চাদর টাদর কোনো কিছু ছিল না, আমার পিঠ খালি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠে থেকে চাদরটা সরাই দিলেন, উপস্থিত সাহাবায়ে কিরাম সবাই আশ্চর্য, এ কি বলে, ওই সাহাবি যখন আল্লাহ রাসূলের পিঠ খালি হয়েছে নিচের দিকে উপরে চাদরটা নেমে গেছে, যায় পিছনের দিক থেকে মহরম নবুয়তে চুমু দিয়ে আল্লাহ রাসূলকে জড়াই ধরছে, আল্লাহ রাসূল এগুলো কিছুই ছিল না, আমি আপনার মহরম নবুয়ত দেখবো আর চুমু দিব, এটা দীর্ঘদিন ধরে আমি একটা অপেক্ষায় আছি, সে অপেক্ষা আজকে আমার অর্জন হলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি আল্লাহ রাসূলের এই হাদিয়া দিয়ে বারবার আসা যাওয়া করতে থাকতাম, আর আল্লাহ রাসূলের পাশ দিয়ে আমি ঘুরতাম দেখি কখনো মহরে নবুয়ত দেখতে পারি কিনা, একদিন দেখি আল্লাহ রাসূল খুব গরমের মধ্যে চাদরটা একটু নিচের দিকে নেমে গেছে, ওই মহরে নবুয়তটা চকমক চকমক করতেছে, জিনজিন করতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন যে তাওরাতের সব আলামত যখন আমার কাছে প্রমাণ হয়ে গেল তখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার পর তো ছাড়ি নাই, যে মনিবের কাছে ছিল সে মনিব অনেক শর্ত করছে, সব আল্লাহর রাসূলের দ্বারা মুক্ত হয়েছে। মূল যেটা বলতে চাচ্ছিলাম, ফামিনহুম মান আমানা বি, যে আসমানি কিতাব ওয়ালারাই তো আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনছে। এরপরে বলেন ওয়ামিনহুম মান সাদ্দা আনহু, এদের মধ্য থেকে যারা এই ঈমান থেকে বিরত ছিল, আল্লাহর রাসূলের প্রতি ঈমান থেকে বিরত ছিল, এদের জন্য জাহান্নাম শাস্তি হিসাবে যথেষ্ট। এর থেকে একটা যদি শিক্ষা নিয়ে হলো, একজন মানুষের ভিতরে যদি সত্যিকারে হেদায়েতের আগ্রহ থাকে, হেদায়েতের তলব যদি বলি, হেদায়েতের তলব বা আগ্রহ থাকে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন হায়াত গেছেন, 350 বছর বোধ মনে হয়, অনেক দেশ উনি কি করেছেন, গোলাম হিসেবে বিক্রিত হয়েছেন, বিক্রি হয়েছেন এক দেশ থেকে এক দেশ, এক দেশ থেকে এক দেশ, উদ্দেশ্য ছিল আল্লাহর রাসূলের সন্ধান পাওয়া। যে কোনো মানুষের ভিতরে যদি হেদায়তের আগ্রহ থাকে, হেদায়ত যদি সে তালাশ করতে থাকে, তা আল্লাহ তাআলা অবশ্যই তাকে একসময় পরিপূর্ণ হেদায়ত দিয়ে দেন। আর যদি মানুষ হেদায়তের ব্যাপারে অনীহা করে, না কোনো মতে চললে সারে, দুনিয়ার ব্যাপারে সবকিছু ঠিক আছে, আমার ছেলে মেয়ে স্কুলে যাবে, বাড়ির হিসাব না গেছে, সবকিছু আমার 100-100, কিন্তু দিনের ব্যাপারে আসলে কোনো মতে একটা দায় সারা ভাব, কোনো মতে একটা ভাব, এইটা ইসলামে কখনো কাঁদব না। দুনিয়ার ব্যাপারে আমি যতটুকু সচেতন হব, দিনের ব্যাপারে তার চাইতে আরো বেশি সচেতন হব। আমি দুনিয়ার ব্যাপারে যত আগ্রহী হব, দিনের ব্যাপারে তার চাইতে আরো বেশি আগ্রহী হব, তখন হবে আল্লাহ তাআলা আমার জন্য হেদায়েতকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দিন বুঝে এগুলোর উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করুক। প্রশ্ন, মহান আল্লাহ পাক সূরা হাদিদের 3 নম্বর আয়াতে বলেন, আমি প্রথম ও শেষ এবং প্রকাশ্য ও গোপন, আর তিনি সকল বিষয়ে সম্মুখ। এখন আমার জানার বিষয় হলো যে এখানে প্রকাশ্য বলার বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? প্রকাশ্য বলতে দুইটা জিনিস, 1 নম্বর হলো আল্লাহ তাআলা তো হাশরের ময়দানে মানুষ দেখবে আল্লাহ তাআলাকে একেবারে প্রকাশ্য। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে আদ, আদ নামক একটা জান্নাত, এই জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, এত মানুষ, এক দুজন মানুষ না, এক যুগের মানুষ না, তো দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এত মানুষ কিভাবে আল্লাহ তাআলাকে দেখবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে আসমানে যখন চাঁদ ওঠে, সূর্য ওঠে, চন্দ্র ওঠে, এগুলো দেখতে কি তোমাদের একে অপরের কারণে, ভিড়ের কারণে কোনো সমস্যা হয়? এমন তো কোনোদিন হয়নি যে আসমানে চাঁদ এলাকায় অনেক মানুষদের জন্য আমরা দেখতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসমানের চাঁদ যেমন দুনিয়ার অনেক মানুষ উপস্থিত থাকা সত্ত্বেও দেখতে কোনো অসুবিধা হয় না, জান্নাতে আদেও দেখতে কোনো অসুবিধা হবে না, 1 নম্বর। 2 নম্বর হলো দুনিয়ার চর্মচক্ষুতে আল্লাহ তাআলাকে দেখা যায় না, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন দুনিয়ার চর্মচক্ষুতে যারা সচক্ষে তুমি দিকে হজম করতে পারবে না, তবে তিনি সবকিছু দেখেন। তা দুনিয়াতে আল্লাহ তাআলা কিভাবে দেখতে হবে প্রকাশ্যে? আল্লাহ তাআলা সৃষ্টিটা যেখানে আছে না কেন, একটা বালুকণা নিয়ে যদি একটা মানুষ চিন্তা করে, রাতে যে একটা ভাত খাবো, একটা ভাত নিয়ে যদি আমি চিন্তা করি, গাছের একটা পাতা নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে তার ভিতরে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার যে একজন আছেন সব স্পষ্ট প্রকাশ পাওয়া যায়। একটা 2 নম্বর হলো আল্লাহ তাআলাকে যারা আল্লাহ তাআলা মহব্বত মারেফাত পেয়ে গেছে, এদের কাছে আল্লাহ তাআলার ধ্যান খেয়াল চিন্তা এত বেশি উপস্থিত, তারা সব কিছুর মধ্যে আল্লাহ তাআলাকে দেখতে পান, আকৃতি দেখতে পান না, আল্লাহ তাআলার হুকুম সব কিছুর মাঝে পান। হাদিসে আছে আল্লাহ আল্লাহর রাসূল বলেন যে বান্দা এমন এক সময় হবে, বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যাব, বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যাব। আল্লাহ তাআলা প্রকাশ্য হওয়ার অর্থ যে আমরা যে প্রকাশ্য দেখি, সব জিনিস প্রকাশ্য, এক এক ধরনের জিনিস এক রকম। আপনার হাতের মোবাইলের ভিতরে ইন্টারনেটটা যদি কই ভাই দেখান তো কি, দেখাতে পারবেন না, এরও দেখা যাবে না। তবে ইন্টারনেট আছে কি তার বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে বুঝতে হবে যে আমার আপনার ইন্টারনেট চালু আছে, ওয়াইফাই চালু আছে, নেটওয়ার্ক চালু আছে, এগুলোর মাধ্যমে বুঝতে হবে। তা আল্লাহ তাআলা দুনিয়ার বিষয়ে একেবারে প্রকাশ্য কোনো মানুষের সামনে ইজহার বা প্রকাশ হবে না কখনো, কারণ মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলাকে ধারণ ক্ষমতা নাই। তো দুনিয়াতে আল্লাহ তাআলা প্রকাশ হলো দুনিয়ার সৃষ্টির মাধ্যমে, আর আখেরাতে সরাসরি। প্রশ্ন, পেশাব করার পর টিস্যু না থাকার কারণে যদি পানি ব্যবহার করি আর ওই পোশাক পরিয়া যদি নামাজ পড়ি, তবে কি আমার নামাজ হবে কিনা বুঝে বললে ভালো হয়? জি, পেশাব করার পর টিস্যু ব্যবহার করা পাক না পাক হওয়ার জন্য কোনো শর্ত না। পেশাব করার পরে যদি 5 টাকার কয়েনের চাইতে কম পরিমাণ নাপাক আমার লেগে থাকে, তাহলে সেটা ধুতে পারলে ভালো, আল্লাহ না করুক যদি 5 টাকার কয়েনের চেয়ে কম নাপাকি আমার লুঙ্গিতে আমার লিঙ্গে আমার শরীরে কোথাও লেগে থাকলো, এই অবস্থায় যদি আমার অন্য কোনো কাপড় বাড়িতে যে নিতে পারতেছি না এই কাপড় পরে আমার নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। মাতলা কেমন নাকি সন্দেহ লাগতেছে মনে? ইসলাম ধরো সহজ ধরো, 5 টাকার কয়েন যে আছে হাতের তালু সম পরিমাণ, এতটুকের আগ পর্যন্ত পেশাবের ছিটা ফোটা যা লাগবে অনিচ্ছা সত্ত্বে এটা মাফ, ইচ্ছা সত্ত্বে দেখার সাথে সাথে ধুয়ে নেওয়া উচিত, ইচ্ছা সত্ত্বে নাপাক নিয়ে নামাজ না পড়া উচিত, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো এর চাইতে যদি বেশি লাগে তাহলে আমার যে জায়গাটা লাগবে সে জায়গা ধোয়ার আগ পর্যন্ত আমার নামাজ হবে না। এটা গেল পেশাবের পাক নাপাকের মাসলা বোঝায়। এখন এখন এই সামান্য একটু নাপাকি দূর করার জন্য টিস্যু পেপার, পানি, হাঁটা, কাঁসা, পায়ের পর পা দিয়া, এগুলো সব অতিরঞ্জিত জিনিস, এগুলো সব অতিরঞ্জিত, এগুলো কোনো হক্কানি আলেমকে কখনো দেখবেন না, কোনো আলেমকে দেখতে পারবেন না। তাহলে কি করতে হবে? আমার যে নাপাকিটা যে পদে বের হয়েছে এই সামনের নাপাকিটা দূর করার জন্য যেটা প্রয়োজন টিস্যু দিয়ে মুসলাম, তারপরে পানি ব্যবহার করা উত্তম। তবে টিস্যু নাই, আমি শুধু পানি দিয়ে ধুই নিয়েছি, আমি পরিপূর্ণভাবে পাক হয়েছি কোনো সন্দেহ নেই এটার মধ্যে। এক শ্রেণীর মানুষ সাথে হুজুর পেশাবের পরে সবার মনে বের হয় না, পেশাবের পরে সবার পেশাব বের হয় না। পেশাবের পরে আসলে থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন এই হাঁটা হলো ওই সমস্ত মানুষের জন্য ঠেলাকুলুক নিয়ে যারা অসুস্থ, সুস্থ মানুষের জন্য হাঁটার বিধান নাই। আমাদের সমাজে আপনাদেরকে এর আগে শুনাইছি এক শ্রেণীর মানুষের মাঝে বিধান আছে, যদি ঠেলা নিয়ে 40 কদম না হাঁটে তাহলে তার নামাজ সেরে পাক হয়নি না পাক। আমাদের মসজিদে এক ইমাম সাহেব দিছিলাম, আমার এক বন্ধু মানুষ হাফেজ সাহেব একসাথে পড়ছে আব্দুল্লাহ ভাই নাম, বাড়ি বাড়ি ছিল ওই দিকে কোথায়, তা ইমাম সাহেব দিছি। এখন ইমাম সাহেবের দোষ কি কি এলাকার মানুষ লিস্ট করছে, আপনারা তো ভালো আমাদের দোষ ধরেন না, কিছু কিছু এলাকা আছে ইমাম সাহেবের উঠতে বসতে দোষ ধরে, তারাও তো মানুষ, তারাও তো ফেরেশতা না, তারাও তো সমাজের মধ্যে চলতে হয়। তা দোষের মধ্যে আমি বাড়িতে যাওয়ার পর আমার কাছে লিস্ট দিয়েছে, লিস্টের মধ্যে এক নম্বর লিস্টের ওনার দোষটা হলো ইমাম সাহেব নাপাক অবস্থায় নামাজ পড়ায়। এই হলো কথা, ইমাম সাহেব নাপাক অবস্থায় নামাজ পড়ায়। আরে আসলে তুই ইমাম সাহেব নাপাক অবস্থায় নামাজ পড়ায় কিভাবে? তখন ব্যাখ্যা আসতে পারে যে ইমাম সাহেব ঢেলাকুলুক নিয়ে হাঁটাহাঁটি করে না। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে তারা এই মাসলা, যদি কোনো বিজ্ঞ হক্কানি আলেমকে দেখতে পারেন তাহলে আপনি মনে করেন যেটা কোরআন হাদিসের আমল, বিজ্ঞ হক্কানি কোনো আলেমকে দেখতে পারবেন না কখনো এরা যেটা ঢেলাকুলুক নিয়ে হাঁটাহাঁটি করতেছে। কয়েকদিন আগে এই পাড়ার আগের বার বাড়িতে যাচ্ছিলাম, উঠছি টুঙ্গি পাড়া এক্সপ্রেসে, যাবো নামবো ভাইকে পাড়ায় লঞ্চে, লঞ্চের পিছনে বাথরুমে একটা বা দুইটা থাকে। এখন এক ব্যক্তি ভিতরে ঢুকে কাশি আর পা দাপানো, আমরা বুঝতেছি সবাই বাইরে সবাই লাইন দেওয়া, এখন কয়েকজন মানুষ বাইরে দাঁড়ানো জেন্টেলম্যান, এখন পারে না হুজুরদেরকে গালি দিতে আবার ইয়ে করে, পরে ওই জায়গাতে উনি বের হয়ে আসে আবার ওনার বাইরে ওনার ওই হাতে ধরা হয় অবস্থা আছে এবং সাথে মহিলারও লাইন দিয়ে আছে। এখন যদি ওই জায়গায় আমি এই মাথা দিতে যেতে তো সমস্যা, মাথা তো দেওয়া যাবে না। এখন আমার বুঝ আছে যে এই ব্যক্তিটা এই মাথাটা কত মারাত্মক, কত ভুলভাবে সে আমল করতেছে বুঝতেছে না। তবে হ্যাঁ, যদি কোনো যুবক বা কোনো মানুষ অভ্যাস করে যে পেশাবের পরে সে ওই জায়গায় আধা মিনিট এক মিনিট থেকে তার যে পেশাবটা বের হয় সেটা বের করে ধুয়ে ঢাকা দিয়ে চলে আসবে, এরপরে সে আর তার ইনশাল্লাহ পেশাব বের হবে না। যদি কোনো মানুষ কি করে চেষ্টা করে যে আমি পেশাব করার পর 5 মিনিট 3 মিনিট পরে কাজ দিয়ে আবার চাপ দেবো আবার তার পেশাব হবে, এটা চাপ না দিলে কিন্তু বের হয় না। ফিল্টারের কথা চিন্তা করি, ফিল্টারের নিচে নর্মাল যে ফিল্টার গুলো থাকে ফিল্টারের নিচ থেকে আপনি সম্পূর্ণ পানিটা নিয়ে নিয়েছেন এবং ফিল্টারের উপর থেকে তো পানি আবার আসতেছে, 5 মিনিট পরে আবার আবার টেপ ছাড়লে কিন্তু আবার পানি আসবে। আমাদের শরীর থেকে সমস্ত পানিগুলো দেয়া জমা হচ্ছে আমাদের কিডনিতে, কিডনি থেকে চাপ দেওয়ার পরে ওই রাস্তা দিয়ে বের হয়। এখন যখন আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, বের করে দেওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা ব্যবস্থা হয় যে আর হয় আর উদাহরণ দিই যেহেতু মাসলা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আমরা যে জায়গা পেশাব করি বিশেষভাবে মনে করি বাসাগুলো তো ওয়াশ করা হয় সপ্তাহারি হার্তিক দিনে মসজিদ বিভিন্ন জায়গা একসাথে মেলা মানুষ যে জায়গায় পেশাব করে সে জায়গা দেখবেন আয়রনের মতো একটা আবরণ পড়ে যায়, আস্তর পড়ে যায়, শরীর থেকে যে সমস্ত জিনিস বের হয় সেগুলো বের হয়ে একটা আস্তর আবরণ পড়ে যায়। এখন যদি জিজ্ঞেস করি এটা কিসের আবরণ, বলবো এই পেশাব থেকে যে সমস্ত জিনিস বের হওয়ার দরকার আবর্জনা সেগুলো বের হয়ে যেটা আস্তর পড়ে রয়েছে। স্বাভাবিকভাবে আপনার বাড়ির সাপ্লার পানির পাইপ যদি 10 বছর আপনি ওয়াশ না করেন তাহলে ওই পানির থেকে সেদলার জমি পাইপ চিকন হয়ে যায়, চিকন হয়ে যায়। আমাদের থেকে এই যে পাইপ দিয়ে পানি বের হচ্ছে, যে পানিটা যেদিকে পড়তেছে পেশাবখানায় সেদিকে একটা আবরণ পড়ে যায়, সবুজ একটা আবরণ পড়ে যায়। আল্লাহ তাআলা যে পাইপ দিয়ে বাইর করতেছে, কারো বয়স 60 বছর, কারো বয়স 50 বছর, কারো বয়স 40 বছর, তা 40 বছর ধরে এক জায়গাতে পানি বের হচ্ছে, তাহলে এই পাইপ বহুত আগেই দাম লাগে কথা দাঁড়াচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পেশাবের শেষে লালার মতো একটা ফোঁটা বের হয়, এইটা সম্পূর্ণ পেশাবের সবকিছুকে ওয়াশ করতে করতে করতে এনে একবার মাথায় এটা দাঁড়িয়ে থাকে, এটার পর আর কোনো পানি বের হবে না সুস্থ মানুষের জন্য। এই জন্য পেশাবের পরে অনেক সময় পরে যদি কোনো মানুষ পরীক্ষা করে দেখতে চায়, সামনে যে লালার মতো যে জিনিস ওইটা হলো আল্লাহ তাআলা শেষে ওয়াশ করে একবার সবগুলো বের করে দিয়েছে। এখন যদি কোনো মানুষ 5 মিনিট 10 মিনিট পরে খক খক কেসে আবার বসে চাপ দেয়, দুই ফোঁটা তার আবার বের হবে। এই বের হওয়ার কারণে সে মনে করে না আমার যেমন করেছে সবার মনে হয় বের হয়, সুতরাং সবাই মনে হয় না পাক থাকে। একজন সুস্থ মানুষ তার এক ফোঁটা আসার আগেই তার ব্রেনে নক পেয়ে যায়, রিং দেয় যে তোমার কিন্তু পেশার এক ফোঁটা সামনে আছে। আমার পেশাব বের হবে আমার ইচ্ছার বাড়িতে বের হবে সুস্থ মানুষের জন্য, আল্লাহ তাআলা তো সুস্থতার জন্য একটা নিয়ামত দিয়েছেন, যখন অসুস্থ হবে তখন তো না মানুষের অজান্তে বের হয়ে যায়। সুতরাং এই যে একটা বিশ্বাস মানুষ মনে করে যে পেশাব করার পরে আবার পেশাব আসছে তাকে বের, হ্যাঁ পেশাবের যে রাস্তাগুলো বাঁকা থাকে ওইগুলো এক জায়গায় বসে কিছু সময় দেওয়ার পরে শেষে যে লালার মতো আসে এটার পরে আর কোনো কিছু আসে না। সুতরাং 5 মিনিট 10 মিনিট 40 কদম হেঁটে কাশি দিয়ে টিস্যু পেপার নিয়ে পাক হইতে হবে, এটা পেশাবের সাথে একটু সম্পর্কিত না। তাহলে কি সম্পর্কিত? ওই 5 টাকার কয়েনের চেয়ে বেশি যদি নাপাক হয় সেই নাপাকিটা আমি টিস্যু পেপার দ্বারা হোক পানি দ্বারা হোক ধোয়াটাই হলো আমার দায়িত্ব। তবে টিস্যু পেপার ব্যবহার করার পরে পানি ব্যবহার করা উত্তম, একবার পরিপূর্ণতা চলে আসে। তাহলে এই যে যে ব্যক্তির ধারণা হলো যে পানি দিয়ে পেশাব কি করেছি পাক করছি তাহলে আমার নামাজ হবে কিনা, কত মারাত্মক তার চিন্তা আসতেছে একজন মানুষের এই ভুল মাত্রার কারণে, যিনি এত কঠিন নামাজ 5 টাকার কয়েনের কম পর্যন্ত যদি কেউ নিয়ে নামাজ পড়ে তাহলে তার পাক কাপড় থাকা অবস্থায় নামাজটা মাকরুহে তানজিহি হয়, অসুন্দর হলো, কিন্তু পাশে পাক কাপড় থাকলে সেই কাপড় নিয়ে নামাজ পড়া যায়। আর মসজিদে আছে সফরে আছে যে জায়গায় অন্য কাপড় নাই, সে জায়গায় যদি 5 টাকার কয়েনের চেয়ে কম নাপাক থাকে তাহলে তার নামাজ হয়ে যাবে, এত সহজ আল্লাহ তাআলা করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সহি মাসালা বুঝে এগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক। প্রশ্ন, সাহাবায়ে কেরাম যত মাল দান করেছেন সব মুসলমানদের নুসরত করার জন্য খরচ করেছেন, যত মাল কাউকে সওয়ারি হাতিয়ার তীর তলোয়ার দিয়েছেন, এসব মুসলমানদের নুসরত ইসলামের নয়, ইসলামের নুসরত দাওয়াত দেওয়া বুঝে বললে ভালো হয় না, একথা সহি না। যে কোনো ভাবে একজন মানুষকে কেন জীব জন্তু কাউকে উপকার করলো সেটা নুসরত হবে, জীব জন্তু কাউকে উপকার করলো নুসরত হবে, দিনের সব ক্ষেত্রে সব জায়গায় আপনি উপকার করলে সেটা নুসরত হবে, নির্দিষ্ট একটা খাতের জন্য করলে সেটা নুসরত হবে আর বাকি জায়গা নুসরত হবে না, এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা সংকীর্ণতা। ইসলামে একটা মূলনীতি আছে এটা মনে রাখতে হবে সবসময়, ইসলামের মূলনীতি হলো যে আপনি যে শাখায় কাজ করেন এই শাখায় থাকা অবস্থায় ইসলামের সব শাখাগুলোকে আপনার সমর্থন করতে হবে এবং এটাকে ভালো মনে করতে হবে। আপনি এক শাখায় কাজ করেন বাকি শাখাগুলোকে আপনি খারাপ মনে করেন তাহলে আপনার ভিতরে এখনো হেদায়েত আসি নেই। তাহলে তুমি বুঝবা তোমার ভিতরে দিনের মহব্বত আছে, তাই সে যে কাজ করুক না কেন এই যে নুসরত হোক, যে দিনের যে কোনো জায়গায় মানুষ করবে সেটা কি হবে, দিনের খাতিরে যেটা হবে সেটা নুসরত, আর মানুষের জন্য জীব জন্তু যেটা হবে সেটাও মানুষের সব হবে, নির্দিষ্ট একটা জায়গা করলে নুসরত বাকি জায়গা নুসরত একটা সহি না। প্রশ্ন, মানুষের যার রূহ যেখানে মাটি দিয়া তৈরি করা হইয়াছে তার নাকি সেইখানে মৃত্যু ও কবর হবে, বুঝাই বললে ভালো হয় না এমন কোনো কথা জানা নেই। আমার স্ত্রীর বান্ধবীর বাবা পীর, সেই পীর জীবিত থাকা অবস্থায় বছরে একবার ওরস করিত, সেই পীর মারা গিয়াছে, ওই পীরের মেয়ে এখন বাবার স্মৃতি রক্ষার্থে প্রতি বছর ওরস করে, সেই দিন সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়, আমার স্ত্রীও যায় খাওয়াইয়া আবার অনেক খাবার ও মিষ্টি দিয়া যায়, ওই সব আমি খাইতে পারবো কিনা বুঝাই বললে ভালো হয়। এ সমস্ত জায়গার খাবার মূলত নাপাক না, পাক খাবার, হালাল খাবার, হারাম খাবার না, তবে যে সমস্ত জায়গা খাবার খেলে ওই জিনিসটাকে ইশারা ইঙ্গিতে মৌনভাবে সমর্থন করা হয় সে সমস্ত জায়গার খাবার খাওয়া ঠিক না। এই জায়গার খাবার খাওয়ার অর্থ হলো যে আপনি সেটাকে সমর্থন করলেন। সামনে যখন আপনার স্ত্রীর সাথে আপনি কথা বলতে যাবেন, স্ত্রী ও তুমি এটা খাইছিলে, সুতরাং আপনি আর হক কথা বলার মুখ আপনার থাকবে না। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে এটা যে ভুল এটা যে সহি না এটাকে যদি আপনি বোঝেন আর এটাও যদি আপনি অটল থাকতে চান তাহলে এই ধরনের খাবার আপনার জন্য খাওয়া ঠিক হবে না। গোনা না খাওয়া, হারাম না, তবে খাওয়া ঠিক না। এক হুজুর বলেছেন পৃথিবীর বয়স নাকি নাকি 1500 বছর। মাওলানা নুরুল আমিন রংপুর বলেছেন তা হইলে আর মাত্র 49 বছর বাকি পৃথিবীর বয়স। ভালো যিনি বলছেন তার কাছে জিজ্ঞেস করেন, এটা আমার জানা নেই। এক লোক বলতেছেন যে 60 বছর বয়স হইলে অনেক কিছু মনে থাকে না, নামাজ ভুল পড়ে, ইবাদতে ভুল করে, এজন্য নাকি 60 বছরের পর থেকে আর গোনা আল্লাহ লেখেন না। বুঝায় বললে ভালো হয়। তো 60 বছরের পরে যদি হয় তাহলে ওনার চেকটা দিয়ে বলেন যে মুরব্বী চেকটা 1000 টাকা থেকে 1,00,000 টাকা লিখে দিন, ভুলটা আলু সমস্যা কি, তখন কিন্তু টাকাটা আরো শক্ত করে ধরে। হ্যাঁ, তখন দেখবেন বাইরে এসে তারও দুর্ব্যবহার বেশি করে। এখন তো চাকরি নেই, টাকা তো পায় না, এখন দুর্ব্যবহার করে। তো দুনিয়ার ব্যাপারে যদি মাপ না হয় তা আখেরাতের ব্যাপারে মাপ। সুতরাং এই 60 বছর 70 বছর না, সুস্থ বিবেক থাকা পর্যন্ত এটা শরীয়তের পক্ষ থেকে মাপ না। প্রশ্ন, সূরা নিসার আয়াত 103 এ নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার জন্য বলেছে, যদি কোনো কারণে নির্দিষ্ট সময়ে পড়তে পারি নাই আরেক ওয়াক্তের আগে পড়লে চলবে কিনা, নামাজ শুদ্ধ হয়ে হয় কিনা, বুঝে বললে ভালো হয়। হ্যাঁ, এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্ত পড়লে নামাজ হয়ে যাবে, তবে এটা একটা গুনাহ, কবিরা গুনাহ, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। সর্বনিম্ন 1 কুব্বা 2,88,000 বছর একটা মাফ শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বের করে দেখাইছে, গুনাহ হবে, তবে এটার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। জুমার দিন 2 রাকাত ফরজ নামাজ পড়ার পর 4 রাকাত বাদাল জুমা ইহা সুন্নতে মুয়াক্কাদা। অনেকে দেখা যায় এই 4 রাকাত না পড়িয়া চলিয়া যায়, এতে গুনাহগার হবে কিনা, এবং নফলের আগে 2 রাকাত সুন্নতে গাইরে মুয়াক্কাদা এই 2 রাকাত না পড়লে গুনাহ হবে কিনা, বুঝে বললে ভালো হয়। জুমার পরে মূলত উত্তম হলো 6 রাকাত নামাজ পড়া। জুমার পরে বাদাল জুমা মূলত 6 রাকাত নামাজ পড়া উত্তম, 4 রাকাত আবশ্যক বাদাল জুমা, আরো 2 রাকাত পড়লে ভালো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু গালিবান, ওনার থেকে হাদিস বর্ণিত আছে যে 6 রাকাত নামাজ, তো 4 রাকাত পরে 2 রাকাত উত্তম হলো 6 রাকাত পড়া, সর্বনিম্ন হলো 4 রাকাত পড়া। এই 4 রাকাত নামাজ যদি কেউ নিয়মিত ভাবে ছেড়ে যায় তাহলে তার গুনাহ কবিরা হবে। 1-2 বার কোনো দরকারে কোনো ছেড়ে দিলে হালকা গুনাহ হবে, কিন্তু নিয়মিত ছেড়ে দিলে সেটা মারাত্মক গুনাহ হবে। এক হুজুর বলতেছেন দাড়ি না রাখলে ফাসেক, আরেকজন বলতেছেন গালি দেওয়া ফাসেক, ফাসেক অর্থ কি, বুঝায় বললে ভালো হয়। ফাসেক হলো একটা আরবি পরিভাষা, যারা গুনাহগার এদের একটা স্তর করা হয়, যারা আল্লাহকে অস্বীকার করে এদেরকে বলা হয় কাফের, যারা আল্লাহ আল্লাহ রসুলের আদেশকে অমান্য করে, আল্লাহ আল্লাহ রসুলের নিষিদ্ধ কাজ করে এদেরকে বলা হয় ফাসেক। ফাসেকের অর্থ হলো গুনাহগার। এই ফাসেক যারা, এদের আবার বিভিন্ন স্তর আছে। স্তরের মধ্যে যারা অকাট্য জিনিসকে নিয়মিতভাবে গোনাহে কবিরা করে, এক কথায় গোনা 2 প্রকার, সগিরা আর কবিরা, গোনায় কবিরা যারা করে এদেরকে বলা হয় ফাসেক। দাড়ি ছাটা কাটা অথবা গালি দেওয়া, চুরি করা, যে কোনো গোনা করা, এটা হলো ফাসেকি কাজ। তা ফাসেক হলো গোনাগার বলা হয়, কিন্তু ফাসেক হলো কাফের চাইতে একটু নিচে। কাফের হলো যে অস্বীকার করে, আর ফাসেক হলো যে গুনাহ করে, স্বীকার করে যেটা গুনাহ, তারপরে যে কি করে, গুনাহ করে, এই ব্যক্তিকে বলা হয় ফাসেক। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ লাভ করে তত যে আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাক রাব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আমাদের জীবনের সমস্ত রকম গুনাহটাকে মাফ করে দে। ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দে সকল আত্মীয়-স্বজনকে মাফ করে দে। ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দে। আল্লাহ আমাদের জীবনের সমস্ত রকম নেকামলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ সামনের জীবনে আরো বেশি বেশি নেকামল করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের জন্য এবং আমাদের জীবিত আত্মীয় স্বজনের জন্য হেদায়েতের ফয়সালা করে দে। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকে বাপকে হারিয়েছি, অনেকে মাকে হারিয়েছি। ইয়া আল্লাহ দুনিয়ার বুকে সবচেয়ে আপন ছিল মার বাপ। ইয়া আল্লাহ আমরা যারা বাপ হয়েছি তারা জানি সন্তানকে কত ভালোবাসে বাপ মা। ইয়া আল্লাহ আমাদের বাপ মা তো আমাদেরকে এত ভালোবাসতেন। ইয়া আল্লাহ মা তো নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াতেন। শীতের রাত্রে মা হাজার কষ্ট করে হলেও তো আমাদেরকে আরামে রাখার চেষ্টা করতেন। ইয়া আল্লাহ সেই মার হক তো আদায় করতে পারি নাই, সেই বাপের হক তো আদায় করতে পারি নাই। ইয়া আল্লাহ যাদের বাপ মা অন্ধকার কবরে, ওই কবরে শুয়ে শুয়ে সন্তানের নেকামলের দিকে তাকিয়ে থাকে, ইয়া আল্লাহ সেই বাপ্পার কবরে আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ বাপ্পার কবরে আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ বাপ্পার জীবনের সমস্ত নেকামলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ তাদেরকে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের যাদের বাপ্পা জীবিত আছেন সে সমস্ত বাপ্পার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে সত্যিকারে আদর্শ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের পরিবারকে ইসলামী পরিবার হিসেবে কবুল করে নেন। আমাদের সকলকে হালাল রিজিকে বরকত দান করেন, আরাম থেকে বেঁচে থাকবার শক্তি দান করেন। ইয়া আল্লাহ সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবার শক্তি দান করেন। ইয়া আল্লাহ বেশি বেশি নেকামল করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, সুস্থতায় বরকত দান করেন, দুনিয়া আখিরাতে ইজ্জত ওয়ালা জিন্দেগির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ হায়াতের মধ্যে ইয়া আল্লাহ বরকত দান করেন। ইয়া আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন। ইয়া আল্লাহ আর্থিক দিক থেকে শারীরিক দিক থেকে যেন আমরা অন্যের উপর বোঝা না হই। ইয়া আল্লাহ আর্থিক দিক থেকে শারীরিক দিক থেকে যেন আমরা সচ্ছল থাকতে পারি, যতদিন দুনিয়াতে থাকি ইয়া আল্লাহ নিজ পায়ে নিজ শক্তিতে নিজ অর্থে চলতে পারি, এভাবে আপনি আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ বার্ধক্যে ফেলে বার্ধক্যের কষ্ট দিয়ে রোগে সুখে ভোগাই ভোগাই আমাদের কাউকে মৃত্যু দিয়েন না। ইয়া আল্লাহ অন্যের উপর বোঝা বানিয়ে আমাদেরকে মৃত্যু দিয়েন না। ইয়া আল্লাহ অন্যদেরকে যেন কষ্ট দিয়ে যেতে না হয়। ইয়া আল্লাহ এভাবে সুস্থ শরীরে সবল দেহে নিজের কাজ নিজে করে যেতে পারি, এভাবে আপনি আমাদের সকলের হায়াতে বরকত দান করেন। ইয়া আল্লাহ অনেক দাড়ি পাকা মানুষ দীর্ঘক্ষণ ধরে বসে থাকে দূর থেকে আসে, ইয়া আল্লাহ এই কোরআনের খাতিরে আপনি আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, আমাদের সকলের জন্য হেদায়েতের অধিনায়ক হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনার ঘর মসজিদের কাজ হচ্ছে আপনি তো দেখেন। ইয়া আল্লাহ আমাদের এই ঘরকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত সহিভাবে সঠিকভাবে এলাকার দিন খেদমতের জন্য আমাদের এই ঘরকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ যাদের দান যাদের মহব্বত যাদের খেদমতকে আপনি পছন্দ করেন তাদের মহব্বত খেদমত দানকে ইয়া আল্লাহ আপনার ঘরে লাগাবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত দিনী খেদমত গুলোকে আপনি কবুল করে নেন, সহিভাবে সঠিকভাবে যারা দিনের খেদমত করতেছে তাদেরকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ বিশেষভাবে দাওয়াত তবলিগ নিয়ে যত ফিতনা চলতেছে ইয়া আল্লাহ যারা ফিতনা করতেছে তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ সারা জীবন ওলামা হযরত ইয়া আল্লাহ তাদের সকলকে ওলামা হযরতের কোরআন ও হাদিসের সিদ্ধান্তগুলো মেনে নেওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের দেশে যে বিশ্ব ইজতেমা চলছিল সেই বিশ্ব ইজতেমাকে আমাদের দেশের জন্য আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের দেশের মানুষ বড় গরিব, অন্য দেশে বিশ্ব ইজতেমা হলে সহজে নিতে পারবে না। ইয়া আল্লাহ বিশ্ব ইজতেমাকে আমাদের দেশের জন্য আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ দিনের সমস্ত খেদমত গুলোকে ফিতনা মুক্ত অবস্থায় চলবার ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে আমাদের জন্য দুনিয়াতে উপকারী আখিরাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের জন্য দুনিয়াতে সুখ শান্তির মাধ্যম হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনি বড় অন্তর্যামী, আমাদের সকলের মনের খবর জানেন, আমাদের সকলের মনের সমস্ত নেক আশাকে আপনি কবুল করে নেন, জীবনের সমস্ত নেক দোয়াকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ ঈমান নিয়ে যেন আপনার সামনে হাজির হতে পারি, ইয়া আল্লাহ জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারি সেই ফয়সালা করে দিয়ে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।